প্রিয় শ্রোতা মণ্ডলী, শুরু হচ্ছে জুলফিকার হামদ নাথ ও গজল পরিবেশক দলের কণ্ঠে আউলিয়াদের অবদান শীর্ষক স্মারক সঙ্গীতের ভিন্নধর্মী অডিও পরিবেশনা আউলিয়াদের অবদান দুই। আউলিয়াদের অবদান দুই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاطر السماوات والأرض توفني مسلما وألحقني بالصالحين হে নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, আপনি আমার কার্যনির্বাহী ও কাল ও পরকালে আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে সালেহীন বা সৎ কর্মশীলদের সাথে মিলিত করুন। সূরা ইউসুফ আয়াত নং 101। হে খোদা, মোদের প্রিয় করে নাও। হে খোদা, মোদের প্রিয় করে নাও। থাকিব সদা পীরলির কাছে, থাকিব সদা পীরলির কাছে। তৌফিক মোদের দাও। হে খোদা, মোদের প্রিয় করে নাও। হে খোদা, মোদের প্রিয় করে নাও। এ দেশে ছড়ালো যারা দিনের বাতি, ঘুছালো তিমির ঘেরা কালো রাতি। এ দেশে ছড়ালো যারা দিনের বাতি, ঘুছালো তিমির ঘেরা কালো রাতি। মনের কালিমা মুছে দাও, মনের কালিমা মুছে দাও। তাদের সাথী করে নাও, তাদের সাথী করে নাও। হে খোদা, মোদের প্রিয় করে নাও। হে খোদা, মোদের প্রিয় করে নাও। এ দেশে ছড়ালো যারা খোদার বাণী, দূর করিল শেরক হিন্দুয়ানি। এ দেশে ছড়ালো যারা খোদার বাণী, দূর করিল শেরক হিন্দুয়ানি। মাফ করো তাদের উসিলায়, মাফ করো তাদের উসিলা। খাটি ওলি করে নাও, খাটি ওলি করে নাও। হে খোদা, মোদের প্রিয় করে নাও। হে খোদা, মোদের প্রিয় করে নাও। তাদের সোগবত যারা পেল, দুজাহানে তারা ধন্য হলো। তাদের সোগবত যারা পেল, দুজাহানে তারা ধন্য হলো। রুহানি ফায়েজ নিতে, রুহানি ফায়েজ নিতে, মোদের কবুল করে নাও, মোদের কবুল করে নাও, হে খোদা মোদের প্রিয় করে নাও, হে খোদা মোদের প্রিয় করে নাও। তাদের সাথে মিলে নবীর দেখা, নবীর রঙে তাদের জীবন আঁকা, তাদের সাথে মিলে নবীর দেখা, নবীর রঙে তাদের জীবন আঁকা, তরিকারে রশি ধরিতে, তরিকারে রশি ধরিতে, কলবে নূর জেলে দাও, কলবে নূর জেলে দাও, হে খোদা মোদের প্রিয় করে নাও, হে খোদা মোদের প্রিয় করে নাও। এদেশে ছিল না দিনের আলো, দূর করিল তারা আধার কালো, এদেশে ছিল না দিনের আলো, দূর করিল তারা আধার কালো, যোগ্য হাদি হতে, যোগ্য হাদি হতে, তাদের পথে চালাও, তাদের পথে চালাও, হে খোদা মোদের প্রিয় করে নাও, থাকিব সদা পীরলির কাছে, থাকিব সদা পীরলির কাছে, তৌফিক মোদের দাও, তৌফিক মোদের দাও, তৌফিক।